Book 2 74 74 74 رجاء الشيء অনুরোধ করা অনুরোধ করা هل يمكنك ان تقص لي شعري আপনি কি আমার চুল কাটতে পারবেন আপনি কি আমার চুল কাটতে পারবেন من فضلك ليس قصيرا جدا দয়া করে খুব ছোট করবেন না দয়া করে খুব ছোট করবেন না من فضلك اقصر بقليل দয়া করে আরেকটু ছোট করে দিন দয়া করে আরেকটু ছোট করে দিন هل يمكنك تظهير الصوره تحميض الفيلم আপনি কি ছবিগুলো তৈরি করতে পারবেন আপনি কি ছবিগুলো তৈরি করতে পারবেন الصور موجوده على السي دي ছবিগুলো সিডিতে আছে ছবিগুলো সিডিতে আছে الصور موجوده في الكاميرا ছবিগুলো ক্যামেরাতে আছে ছবিগুলো ক্যামেরাতে আছে هل يمكنك اصلاح الساعه আপনি কি ঘড়ি ঠিক করতে পারবেন আপনি কি ঘড়ি ঠিক করতে পারবেন الزجاج تالف কাঁচ ভেঙে গেছে কাঁচ ভেঙে গেছে البطاريه فارغه ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি খালি হয়ে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে هل يمكنك كي القميص আপনি কি শার্টটা ইস্ত্রি করতে পারবেন আপনি কি শার্টটা ইস্ত্রি করতে পারবেন هل يمكنك تنظيف القميص আপনি কি প্যান্টটা পরিষ্কার করতে পারবেন আপনি কি প্যান্টটা পরিষ্কার করতে পারবেন هل يمكنك اصلاح الحذاء আপনি কি জুতোটা ঠিক করতে পারবেন আপনি কি জুতোটা ঠিক করতে পারবেন هل يمكنك ان تعطيني شعلة نار আপনি আগুন ধরাবার জন্য কিছু দিতে পারেন আপনি আগুন ধরাবার জন্য কিছু দিতে পারেন هل معك كبريت او ولاعه আপনার কাছে কি কোনো দেশলাই বা লাইটার আছে আপনার কাছে কি কোনো দেশলাই বা লাইটার আছে هل عندك منفضة سجائر আপনার কাছে কি ছাইদানি আছে আপনার কাছে কি ছাইদানি আছে أتدخن السيجار؟ أبني كي سيجار خان؟ أبني كي سيجار خان؟ أتدخن السجائر؟ أبني كي سيجاريت خان؟ أبني كي سيجاريت خان؟ أتدخن الغليون؟ أبني كي بايب خان؟ أبني كي بايب خان؟